الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيامى منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله الله واسع عليم সূরা নূর 32 নম্বর আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনটাকে পরিচালিত করার জন্য আল্লাহ পাক জান্নাত থেকেই পুরুষের সঙ্গে একজন নারী সৃষ্টি করে দিয়েছিলেন এবং নারী পুরুষের মিলনে মানব বংশ বৃদ্ধির একটা সিলসিলা আল্লাহ পাক জারি করে দিয়েছেন। সৃষ্টির এই কৌশল পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। নারী ও পুরুষের মিলনের মাধ্যমে জগৎ সংসার এগিয়ে চলে আর এই বৈধ মিলনকে বলা হয় বিবাহ। আর এই নির্দেশ আল্লাহ পাক দিচ্ছেন আমাদেরকে হে মুসলমান, তোমাদের ছেলে এবং মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও যারা তাদের মধ্যে সৎ ও সালেহীন মিন ইবাদিকুম ও ইমাইকুম। ইন ইয়াকুনু ফুকারা, যদি ওরা ফকির হয় অভাবগ্রস্ত হয়, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহ, আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে ধনী করে দিবেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত দাতা এবং সুবিজ্ঞ। এর মধ্যে দিয়ে দুটি বিষয় এসে গেছে, একটা এই যে অভাব দারিদ্র বিবাহের বাধা নয়, বিবাহের জন্য সচ্ছলতা শর্ত নয়, বরং সক্ষমতা শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ, হে যুবকেরা, তোমাদের যার মধ্যে সক্ষমতা আছে সে যেন বিবাহ করে। فإنه أغض للبصر وأحسن للفرج, কারণ এটা হলো চক্ষু নিম্নকারী এবং তোমার লজ্জাস্থান হেফাজতকারী। বুখারী মুসলিম হাদিস। এখানে বৈবাহিক শর্ত হলো সক্ষমতা। আজকাল প্রায় পত্রিকা শোনা যায় অনেকের মুখে, আমরা যেহেতু ফতোয়া বিভাগে কাজ করি, স্বামী স্ত্রী বড় আনন্দের সঙ্গে বিবাহিত হয়েছে কিন্তু পাঁচ মাস সময় যেতে না যেতেই মেয়েটি বাড়িতে এসে কান্না শুরু করেছে, আব্বা এমন জায়গায় বিয়ে দিলেন, ওই স্বামীর পৌরসত্ব নাই, বাইরের চেহারা সব ভালো। আবার কারো কারো কেউ স্বীকারও করে না ডাক্তারদের কাছে, যদি কেউ অবশেষে স্বীকারও করে তখন মেয়েটির উপরে নির্যাতন নেমে আসে। এটা লজ্জার বিষয়, কাউকে সে বলতেও পারে না। এজন্য বহু পূর্বেই আমার নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, খবরদার হে যুবকেরা, তোমাদের মধ্যে যদি অক্ষমতা থাকে লুকেও না, সেটা একটা মেয়ের জীবন নষ্ট করো না, সুস্থ হও, সক্ষম হও, তারপর বিয়ে করতে আস। প্রায় দেখবেন আপনারা, খেয়াল করে দেখবেন, এডিক্টেড যুগ এখন সবাই সবাই মদ খায়, এরা অধিকাংশই যৌন শক্তি হারা, হয়তো কারো একটু অধিক আছে, কালে ভদ্র একটু হলো, ওষুধও কাজ হয় না। অতএব সাবধান হও যুবকেরা, যদি কোন রকম সমস্যা থাকে খবরদার বিবাহের নামও নেব না, ওইভাবে থাকুক তাও ভালো, কিন্তু একটা জীবন নষ্ট করো না। এরকম দোষ মেয়েদেরও হতে পারে, তো ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। এই দুটি বিষয় মনে রেখে এবার বিয়ের জন্য কি গুণাবলী, এটা আল্লাহ আল্লাহ রাসূল বলে দিচ্ছেন আমাদের। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন মুত্তাফাকুন আলাইহি। চারটি কারণে মেয়েকে বিয়ে করতে পারো, এক তার মাল সম্পদ থাকলে, দুই তার বংশমর্যাদা, তিন তার দৈহিক সৌন্দর্য, চার তার দিন, ফাসফার বিযাতিদ দিন। এই চারটির মধ্যে তুমি দিনকে অগ্রাধিকার দাও, তার ব্যাতে দাও, তার না দাও তুমি ধ্বংস হবে। চারটি আছে মেয়েটির মধ্যে, দিনটা নাই বিয়ে চলবে না, চারটা তিনটা নাই দিন আছে বাস বিয়ে করো, ফাসফার বিযাতিদ দিন। কারণ দিনদার মেয়ে যদি ঘরে না থাকে আপনার দাম্পত্য জীবনটাই ব্যর্থ। এই জন্য হাদিসে বলা হয়েছে আল দুনিয়া মাতাউন খায়রুল মাতায়ুদ দুনিয়া আল মারাতুস সালিহা, সারা দুনিয়াটাই সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুণ্যশীলা স্ত্রী, যার ভাগ্যে যার জুটেছে সেই মাত্র সুখী, যার ভাগ্যে জুটে নেই সে অসুখী। যত টাকার ভাষায় শুয়ে থাকে না কেন, কোনো দাম নেই। বিয়ে আজকাল হচ্ছে কিভাবে, কোর্টে চলে গেল, কাবিননামা সইটি করা হয়ে গেল, বাড়ি চলে আসলো, কি ব্যাপার, আমার বিয়ে করে আসলাম, চলবে না। আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালা ক্বাল রাসূলুল্লাহ ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়্যিন, বিবাহ নাই ওলি ছাড়া। ওলি তো বুঝতে পারেন সবাই, ওলি বাপ হতে পারে, দাদাও হতে পারে, চাচাও হতে পারে, ভাই হতে পারে, দ্যাট ইজ যাকে অভিভাবক বলেন আপনারা। তো বাপ থাকলে আর কারো চলবে না। ও শাহেদায় আদলিন, ন্যায়বান দুজন সাক্ষী। ওমা কানা মিন নিকাহিন গায়রুহা যালিক ফাহুয়া বাতিলুন, এইটা ব্যতীত যে বিবাহ হবে ফাহুয়া বাতিলুন, বাতিল অর্থ তো সব বুঝেন, ওটা বিয়েই না, ওটা বাতিল, চলবেই না। রওয়া ইবনে হিব্বান বিসনাদে হাসান, কোর্ট ম্যারেজের নাম করে যেগুলো হচ্ছে, মেয়ে আর ছেলে মোবাইলে প্রেম করে যে বিয়ে করে বাড়ি চলে আসলো, বাপ মা কি করবে, বাদ দিয়ে মেনে নিল, এটার নাম বিয়ে না, সেরেফ জেনা, এসব বিয়ে চলবে না। আল্লাহ রসুল যাকে বাতিল করে আপনি তাকে সিদ্ধ করার অধিকার রাখেন না। বাপ মা হয়তো বাধ্যে সকলতার খাতিরে দুনিয়া গিয়ে বিভিন্ন কারণে মেনে নিচ্ছে, আল্লাহ কিন্তু সবই দেখছে, ওই বিচারে একদিন ঠকতে হবে আপনাকে, অতএব সাবধান। যত সুন্দরভাবে আমরা বিয়েশাদি করি না কেন, মানুষের মধ্যে অনেক সময় দুনিয়াবী বাস্তবতায় বিচ্ছেদ দেখা দেয়। এখানে গিয়েই বিভিন্ন ধর্মে বিভিন্ন বিধান আছে, ইহুদিদের এবং খ্রিস্টানদের ধর্মে বিয়ে একবার হলে তালাক হবে না, শুধুমাত্র স্ত্রী যদি ব্যভিচার প্রমাণিত হয় তাহলে ছাড়া, অন্য কোনো কারণে স্ত্রীর তালাক দেওয়া যাবে না। এটার কঠিন বিষয় যে বিষয়টা এত কঠিন যে সেই সমাজে এখন জেনা ঢুকে পড়েছে। আপনারা জানেন ইঞ্জিল যেটা চলছে বর্তমান পৃথিবীতে, এটা আসল ইঞ্জিল তো নয়, তৈরি করা ইঞ্জিল, সেখানেও তাদের বইতে তারা লিখে দিচ্ছেন ইঞ্জিল মারকুসের 8 এবং 9 আয়াতে, ইয়াকুনুল ইনসান জাসাদান ওয়াহিদান, বিয়ের মাধ্যমে মানুষ দুটো মানুষ একটা দেহে পরিণত হল, إذن ليس بعد اثنين جسد إلا جسد واحد بير পরে এই দুটি মানুষ একটা দেহে পরিণত হলো فالذي جمعه الله لا يفرقه انسان যে দুটি দেহকে আল্লাহ এক করলেন সে দুটি দেহকে মানুষ পৃথক করতে পারে না এই আয়াতের কারণে খ্রিস্টানদের মধ্যে তালাক নিষিদ্ধ ইহুদিদেরকেও তাদের ধর্মেও একই অবস্থা তো সেখানে একটু শৈথিল্য আছে ছোটখাটো ব্যাপারেই তারা খেপে যায় কিন্তু তালাক দেয় না আরেকটা বিয়ে করতে পারে আর খ্রিস্টানদের একটা বিয়ে করার ক্ষমতা নেই আপনারা জানেন খ্রিস্টানদের যারা পোপ হয় পাদ্রী হয় এরা কিন্তু বিয়ে করে না এই বিষয়টি একেবারে স্বভাব ধর্মের বিরোধী মানুষ মানুষের মধ্যে সমস্যা হতেই পারে যদি আপনি বিভেদের বা বিচ্ছেদের সুযোগ না রাখেন সারা জীবন ওই আগুনে পুড়ে মরা অবস্থা ঘটবে ফলে ওই সমস্ত দেশের বড় প্রেসিডেন্ট পর্যন্ত দেখা যায় দ্বিচারী তাদের বৌদের কোনো চরিত্র নাই সব পত্রিকা আসে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে একজনের এক দুই তিন চার এগারো জন পর্যন্ত শুনতে পাই আর একজন তো সেদিন করলে এখন মাত্র ২০ বছর ছোট্ট মেয়েকে করলে ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট জার্মানির প্রেসিডেন্ট জার্মানিতে কি ওটা জানো ফ্রান্সের হ্যাঁ আর আমেরিকা তো একবার কিছু ব্যাপারই নেই এগুলো সব কিন্তু বউ আছে ওটা সাইনবোর্ড ফলে এই কঠিন বিষয়ের মধ্যে থেকে যাবতীয় অপকর্ম তার করে যাচ্ছে জাহেলি যুগে এই একই অবস্থা ছিল মহাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন স্বামীরা তাদের স্ত্রীদেরকে বলতো তোকে ছাড়বো না রাখবো না কিরকম তোকে তালাক দেব আবার ফিরে নেব তালাক দেব আবার ফিরে নেব এইভাবে সারা জীবন করব তো জেদ দেব না তো অন্যত্র বিয়ে করতে দেব না এই অবস্থার প্রেক্ষিতে একজন আনসার মহিলা একদিন এসে আল্লাহ রসুলের কাছে তার জীবনের এক দুঃখজনক ঘটনা বর্ণনা করলো কারণ এগুলো ভিতরে খবর বাইরে থেকে বুঝতে পারে না তো বলার পরে আল্লাহ রসুল চুপ থাকলেন উনি কি জবাব দিবেন জবাব তো আসমান থেকে আসবে নাজিল হয়ে গেল আত্তলা কুমার রতান শত শতবার তালাক দেওয়ার ক্ষমতা তোমার নাই হে পুরুষ তালাক তুমি দিতে পারো মাত্র দুবার অতঃপর তুমি হয় তাকে সদ্ভাবনের মধ্যে সুন্দরভাবে রাখো আর নইলে সদাচরণের মাধ্যমে তাকে ছেড়ে দাও তালাক দাও বলছে না ইসলাম চায় না যে স্বামী স্ত্রী তালাক হয়ে যাক দুইবার বেশি পারবো না অর্থাৎ তালাকে রাজি দুইবার প্রথমবার তালাক দিয়ে এক মাস ভাবো দ্বিতীয়বার তালাক দিয়ে আর এক মাস চিন্তা ভাবনা করো কোনো মতে দুজনের সংসার করতে পারো কিনা এই যে দুই মাস সুযোগ তাকে দেওয়া হলো এ অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত ইসলামের এরপরে যদি সে তৃতীয়বার তালাক দিয়ে বসে তৃতীয় মাসের শেষ দিকে প্রথম তোহরে তখন কিন্তু সে আর নিতে পারবে না যদি সে তৃতীয় তালাক দিয়ে বসে তখন সে আর ওই স্বামী স্বেচ্ছায় বিয়ে করে স্বেচ্ছায় ফেরত না দেওয়া পর্যন্ত সে আর ফিরে আসতে পারবে না ইসলামের জন্য একটা বড় মুসলমানদের জন্য বড় রহমত আল্লাহর এই যে তৃতীয় তালাক দিয়ে বউ চলে গিয়ে অন্যত্র বিবাহ করলেও পুনরায় যদি সে আবার কখনো ফিরে আসতে চায় সে সুযোগও আল্লাহ খুলে রেখে দিয়েছেন পুনরায় সে তার আগের স্বামীর কাছে আসতে পারে এই সুযোগ কোন ধর্মে নাই ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক কোন ধর্মে বিবাহে তালাক হয়ে গেলে সেই তালাক প্রাপ্ত মহিলা পুনরায় কখনোই আর পূর্ব স্বামীর কাছে আসতে পারে না এখন ইসলামে এই সুযোগটা রাখা হয়েছে কারণ মানুষের মন ঘুরে তো আসতে পারে সন্তানের মায়া স্নেহ নায়িকার একদিন একদিন তার মধ্যে হতবা বিবেক ফিরে আসবে উভয়ের সম্মত হয়ে আবারও তার ফিরে হতে পারে এ সুযোগ আল্লাহ রেখে দিয়েছেন এই আত্তালাক মাররাতান তালাকে রাজি দুইবার এই বিষয়টি আমাদের সমাজে এখন নাই হারিয়ে গেছে তালাকের এই চিন্তা ভাবনা করার সুযোগটা যে ইসলাম দিয়েছিল কোরআন আমাদের দিয়েছিল আমরা হারিয়ে ফেলে দিয়েছি যে কারণে ঢুকে গেছে আমাদের মধ্যে নোংরামি। তালাকের বিষয়টি আল্লাহ পাক সূরা তালাকের একটা আলাদা সূরাই নাজিল করেছে, তার প্রথম এবং দ্বিতীয় আয়াতে সবকিছু বলা হয়ে গেছে। প্রথম আয়াতটা কি, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুম নিসা ফাতাল্লাকুহুন্না লিইদ্দাতিহিন্না, হে নবী যখন তোমরা তালাক দিবে তখন তালাক দাও তাদেরকে ইদ্দত গণনার জন্য। আহসুল ইদ্দাহ, ইদ্দত ইদ্দত গণনা করো। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। লা তাখরুজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তালাক দিয়ে তোমার স্ত্রীকে ঘর থেকে বের করে দিও না। ওয়ালা ইউখরিজনা, স্ত্রীরাও যেন ঘর থেকে বের না হয়। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতি মুবাইয়্যানা, হ্যাঁ যদি সে স্পষ্ট বেহায়াপনায় লিপ্ত হয় তাহলে, অর্থাৎ যদি সে জিনা করে। তিলকা হুদুদুল্লাহ, এটাই আল্লাহর সীমারেখা। ওমা ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি এই সীমারেখা অতিক্রম করে গেল সে ব্যক্তি তার নিজের নফসের উপর জুলুম করল। লা তাদরি লাআল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, তুমি জানো না এর মাধ্যমে আল্লাহ একটা সমঝোতার পথ বের করে দিতে পারেন। তালাক হয়ে গেল, স্ত্রী ঘরে থাকবে, এ তো আমরা কল্পনাই করতে পারি না, তাই না? অথচ কোরআন কি বলছে, তালাক দাও ঘরে রাখো। ঘরে মানে এই ঘরে একজন ওই ঘরে একজন না, তোমার নিজের ঘরে রাখো, এক এক রুমের মধ্যে রাখো। এইভাবে এক মাস থাকলে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে না? আল্লাহ চাচ্ছেন না বিচ্ছিন্ন করে দিতে। এরপর আর এক মাস দেখো, দুই মাসেও যদি সমঝোতা না হয় তখন তো তুমি তৃতীয় তালাক দাও। এটাই হল ইসলামের সুন্দর পদ্ধতি তালাকের। আল্লাহ চান না তালাক হোক। এই পদ্ধতি যখন নেমে আসলো আসমানি বিধান, তখন জাহেলী আরবের এই সমস্ত নির্যাতিত মহিলারা মুক্তি পাইল। আরো সুযোগ দেওয়া হলো তাদেরকে, যে তুমি যদি মনে করো যে স্বামী তোমাকে তালাক দিচ্ছে না তাহলে তুমি কি করবা, ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদ আল্লাহ ফালা জুনাহ আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, যদি তোমরা আল্লাহ সীমারেখা রক্ষা করতে পারবে না বলে যদি ভয় করো, তাহলে দেখো হে স্ত্রীরা, তোমরা তোমাদের মোহরানা ফেরত দিয়ে নিজেরা খোলা তালাক নিয়ে চলে আসতো। খোলা তা খোলা কিন্তু তালাক না, তালাক দেওয়ার অধিকার হল স্বামীর আর খোলার অধিকার হল স্ত্রী। খোলা নিজে স্বামীকে তার দেওয়া মোহরানা ফেরত দিয়ে সে চলে আসতে পারে, সে ওই ঘরে বসে বসে যে তিন মাস নির্যাতিত হবে তা না, কারণ খোলা করে আসলে তার ইদ্দত হলে এক মাস, এক ঋতুকাল পর্যন্ত, তারপর সে বিবাহ করতে পারে, আবার সে ফিরেও আসতে পারে ইচ্ছে করলে। এই যে নারী স্বাধীনতা, ইসলামের আগে কোনো ধর্ম দেয়নি। আর এমনি যদি স্বামী তালাক দেওয়া নর্মালি তার তিন মাস সময় লাগে, কিন্তু স্ত্রী যদি বেরিয়ে আসতেছে স্বামীর কাছ থেকে, তোর শর্ত হলো স্বামী তাকে যেটা দিয়েছে মোহরানা ওটা ফেরত দিতে হবে। আর স্বামী যদি কিছুই না দিয়ে থাকে কিছুই ফেরত লাগবে না, এমনি চলে আসবে, সহজ হয়ে গেল না? অথচ আগে ছিল কি, ওই মহিলা জীবনভর নির্যাতন ভোগ করবে, কখনোই বের হতে পারত না। এটি জাহেলি আরবের নিয়ম ছিল, ইহুদিদের নিয়ম তাই, খ্রিস্টানদের নিয়মও তাই, হিন্দুদের নিয়ম তো আরো খারাপ। স্বামী মরে গেল ওই চিতায় স্ত্রীকে ফেলে দেয়, তুই পুড়ি মর, কারণ তোর তো কোথাও বিয়ে হবে না, তাই না? বিধবা বিধ হয় না ওদের ধর্মে। কি মর্মান্তিক দৃশ্য, নারী জাতির প্রতি এই কঠোর নির্যাতন চলে আসে ধর্মের নামে যুগ যুগ ধরে। ইসলাম যদি না আসতো দুনিয়াতে, তাই নারী জাতি কখনোই তাদের মানবিক স্বাধীনতা নিয়ে দুনিয়া চলতে পারত না। শুধু তাই না, বলে দিল নারী কি সস্তা নাকি, যেখানে পারো তা নিয়ে বিয়ে করো, তা হবে না? আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা, তাদেরকে ফরজ মোহরানা দিয়ে বিয়ে করো, ওদের সম্মান আছে না? আমরা এখানে অনুবাদ করেছি আমাদের তফসির ওয়ালারা, নেহলা মানে খুশি মনে মোহরানা দেওয়া, জি না, ওর অর্থ খুশি মনে নয়, ওর অর্থ ফরজ। নেহলা আরবি বাকৃতিতে বলে ফরিদা, সেজন্য এদেশের লোক মোহরানা দিতে চায় না। মোর এখন একটু ডাঁট হয়ে গেছে বেশি, মোহর লম্বা লম্বা বাঁধে, তাদের বলে আপনার বাবা এত টাকা মোহর দিল, আসলে বিয়ে রাতেই মাফ করে নেই, আর যার যদি কারো ভুলে যায় তো মরার সময় মাফ করে নেয়, ও দেয়া খেলে মানুষের শোনানোর জন্য। অত মোহর নগদ দিতে হয়, মোহরানা দিয়ে ঘর ওঠানোর মধ্যে আপনার মর্যাদা নিহিত। হে পুরুষ সমাজ সাবধান, মোহরানা সহজ করো, সেই সঙ্গে বিয়েটাও সহজ করো। মোহরানা কঠিন করলে বিয়ে কঠিন হবে, জেনা সহজ হবে। ইসলাম চায় জেনা কঠিন হোক, বিবাহ সহজ হোক। এই পুরার টেন্ডেন্সিটাই পৃথক। এমনকি আল্লাহ রসুলের সামনে একজন এসে বলছে, হ্যাঁ আল্লাহ রসুল আমি বিয়ে করবো, তোমার কি আছে? আমার কিচ্ছু নেই, মহাসমস্যা, কিছুই নেই, তুই ভাত খাস না? তা রুটি তো তোর মদিনায় পাওয়াই যেত না, জব পিটাই পিস্তি পিটাই তো খাইতো সব। সে বলছে ঠিক আছে তুমি কোরআন জানো? তাহলে হ্যাঁ তা জানি। তা তুমি ওই বউটাকে কোরআন শিখাবো, যাও অতি তোমার বিয়ে। এই সস্তা বিবাহ ইসলামের বিধান এগুলো। এর সঙ্গে তাহারিক আগের সঙ্গে তাহারিক বেঁধে গেছে, আমাদের পাবনা একটা ছেলে এই সুন্নত আমল করেছে, মেয়েটিও নতুন হাইলাইস হয়েছে, ছেলেটাও নতুন হাইলাইস হয়েছে। হত চাইলে আমাদেরকে স্যার আমরা ওই সুন্নত আমল করব, আমরা সেরেপ আমি ওই স্ত্রীটাকে কোরআন শিখাবো, তফসির কোরআন তফসির পর আপনারা আছে, আমি ওইটাকে ওকে শিখাবো, এর বিনিময়ে বিয়ে করবো, জায়েজ হবে কিনা? তো অসংখ্য বার জায়েজ হচ্ছে, চলো এখন বিয়ে করো গিয়া। বিয়ে বোধ হয়ে গেছে একদিন, মাস দুই বোধ হইল। মানে ইসলাম বিবাহ সহজ হয়ে গেছে, ইসলাম চায়, উল্টো হয়ে গেছে এখন। যাই হোক, তাহলে আপনাকে সুযোগ দিচ্ছে আল্লাহ পাক চার রকম। প্রথম, আপনি এক তালাক দিবেন, দেওয়ার পরে ভাববেন, আর যদি তালাক টোটাল না দেন, তিন মাস চলে গেছে, কোনো সমস্যা নেই, আপনি আবার ওটাকে ফেরত দিতে পারবেন। দ্বিতীয় হলো, আপনি দুটো তালাক দিয়েছেন কিন্তু এখন ইদ্দত শেষ হয়নি, তিন মাস তো আর এক মাস বাকি আছে, আপনি একবারে শেষ মুহূর্তে গিয়ে ওকে ফেরত নিলেন, কোনো সমস্যা নেই, নিতে পারেন। কিন্তু তৃতীয় তালাক দেননি, এমনিতেই রয়ে গেছে, ওদিকে ইদ্দত চলে গেছে, তখন আপনি যদি ওকে পুরনো ফেরত নিতে চান, আপনাকে নতুনভাবে বিবাহ করে তাকে ফেরত নিতে হবে। যেটা পাইতেন তিন মাসের মধ্যে সহজে টের না পেলেও সমস্যা ছিল না, এখন মানুষকে জানিয়ে ঠিক যেমন নতুন বিয়ে করে সাক্ষী টাকি দিয়ে ওলি সাক্ষীর দুজনকে নিয়ে সেইভাবে বিয়ে করে নিয়ে আসতে হবে নতুন মেহরণা বিন্দি। আর যদি আপনি মনে করেন স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দিয়ে বসতে গেলেন, এক এক চোটে যা তোর তিন তালাক দিয়ে দিলাম, যেটা এখন হচ্ছে, এটা এক তালাক হবে, এটা তালাক হবে না। কেন হবে না? এটা নিয়ম বিরুদ্ধ তালাক। আবদুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমর ফারুকের বড় ছেলে, উনি ওনার স্ত্রীকে ঋতুকালে তালাক দিয়েছিলেন, ঋতুকালে তালাক দেওয়া নিষিদ্ধ, পবিত্র যখন সে হবে তখন তাকে তালাক দিতে হবে। আল্লাহ রসুলের কানে কথা আসলো, উনি সঙ্গে সঙ্গে ওকে ডাকে, তুমি কি করেছ? বলে এইটা করেছে, যাও। ওলাম এরা হা সাইয়ান, আল্লাহ রসুল এটাকে তালাক হিসাবে কিছুই গণ্য করলেন, যাও কিচ্ছু হয়নি, পবিত্র হোক, তারপর তুমি তালাক দিব না ছাড়া তোমার ব্যাপার, আর তালাকটা দেয়নি রেখে দিতে পারে। কারণ নিয়মবিরুদ্ধভাবে তালাক দিলে ওটা তালাক হয় না, এ বিষয়ে হাদিসে স্পষ্ট বিধান আছে। শুনে দিই, মুসলিম ইবনে আব্বাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকরের যুগে এবং ওমর ফারুকের খেলাফতের প্রথম দুই বছর তিন তালাক একসঙ্গে দিলে ওয়াহেদাতান, মানে কি এক তালাক হিসেবে গণ্য করা হয়েছে। এক তালাক গণ্য করা মানে আপনার হাতে আরো দূরে থাকছে, আপনি তাকে ফেরত দিতে পারেন। একসঙ্গে কেউ তিন তালাক রাগের মতো দিয়ে যদি বসত, তাহলে এক তালাক গণ্য করা হইত, কার আমলে? আল্লাহ রসুলের আমলে, তারপর আবু বকর আমলে, তারপর উমরের প্রথম দুই, অনুষ্ঠিত দশ বছর খলিফা ছিলেন, প্রথম দুই বছর। তা সুন্নত কোনটা হলো? রসুলেরটা সুন্নত হবে না উমরেরটা সুন্নত হবে? সেগুলি বুঝে। এইবার উমর দেখলেন যে মানুষ তো বদমাই শুরু করে দিছে, এরা খালি তালাক দেয় আর বাইরে ফেরত নেয়। উনি বলছেন, কানা নাসু কাদিস্তাজ আলু ফি আমরিন কানা আল্লাহু আনাত, মানুষ এমন একটা বিষয়ে খুব ব্যস্ততা দেখাচ্ছে যে বিষয়ে তাদের অবকাশ দেওয়া হয়েছিল, অর্থাৎ সে তিন মাস ধরে ভাবনা চিন্তা করবে, তা না করে একসঙ্গে দিচ্ছ, তা ঠিক আছে, এবার যদি এরকম এরকম কাজ করে একসঙ্গে তিন তালাক দিয়ে দেয়, আমার মনে হয় এটা জারি করে দেওয়াই ভালো, তাহলে ভয় আর তিন তালাক একসঙ্গে দিবে না, এটা ওনার চিন্তাধারা, তাই করলেন। এটা হলো সাময়িক রাষ্ট্রীয় ফরমান, এটার মাধ্যমে কোরআন হাদিসের চিরন্তন নীতিতে পরিবর্তন হতে পারে। কোরআন বলছে আত্তালাক মাররাতান, দুইবার আপনি তালাক দেন। ফাইমসাকুম বে মারুফ না তাসরিহুম বে হিসান। জনৈক সাহাবী এসে বলছে হে আল্লাহ রাসূল, কোরআনে তো দুই তালাক পাই, তিন তালাক তো পাই না। তখন বলা হলো ওই যে তাসরিহুম বে হিসান, সদাচরণের মাধ্যমে বিদায় করো, ওটাই হলো তিন তালাক, তৃতীয় তালাক। কারণ আল্লাহ পাক তালাক কথাটা বান্দা উচ্চারণ করুক, এটা আল্লাহ পছন্দ করেন না, সেজন্য তাসরিহুন বলা হয়েছে, সদাচরণের মাধ্যমে তাকে বিদায় করো। চমৎকার ভাষা দেখেন, কোরআনের ভাষার মধ্য দিয়েও একটা দারুণ ভদ্রতা শেখানো হয়েছে আমাদের। উমর এই কাজটি করলেন, এটার উপরে ভিত্তি করে এবার আমরা শুরু করে দিলাম, একসঙ্গে তিন তালাক দিলে তা তালাক হয়ে যাবে। এখন শুরু হলো এর পক্ষে যুক্তি, যুক্তির আর শেষ নাই, কত যে মানুষ যুক্তি জানে। মুসলমানের জীবন খুব সহজ সরল জীবন, কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, এর বাইরে গেলেই কিন্তু আপনি যুক্তি ফাঁদে পড়ে যাবেন। তো না, আপনার যেমন যুক্তি আছে আর একজন ঠিক তেমনি যুক্তি আছে, যুক্তির জঙ্গলে যদি কেউ ঢোকে সে জীবনে ওখান থেকে বেরোতে পারবে না। যুক্তি দিতে দিতে জান শেষ, কিন্তু যুক্তি শেষ হবে না। সেজন্য মুসলমানের জীবনটা সহজ সরল জীবন। কোরআন আয়াতটা আপনি শুনলেন, হাদিসও শুনলেন, আর এতে কোনো সন্দেহ আছে নাকি আর কিছু? কিন্তু না, আমরা বললাম তাই তো, যখন তিন তালাক দিয়ে দিয়েছে সে অন্যায় করেছে বটে, তাহলে কাজটা তো হারাম হবে না। তিনটা গুলি মারলো, যা একটা গুলি মারলো তাই, ঠিক না? এক গুলি তো মরে, তিন গুলি তো মরে, মরে তো গেল। এক কপে কলা গাছ কাটলাম না, তিন কপে কলা গাছ কাটলাম, কেটে তো গেল। টাকা 300 পকেটে ছিল, 100 টাকা চুরি করে 300 টাকায় পকেটে পড়ে গেছে, চলেই তো গেল। এই তিনটা যুক্তি আমি বললাম না, তিনটা যুক্তি কিন্তু আমার না, উপমহাদেশের শ্রেষ্ঠ তিনজন আলেমের যুক্তি, তাদের নাম শুনলে আপনারা চমকে যাবেন। তাদের বহু ভোটারে মসজিদ মসজিদে আছে, ভোটার সব খেপে যায় আমার বিরুদ্ধে, তাদের নাম বলা যাবে না, কিন্তু এই যুক্তিকে আপনার ব্রেনে ঢুকবে। কোরআনের এই আয়াতকে লঙ্ঘন করার জন্য আপনি যদি তিনটা গুলির উদাহরণ দেন, তা আমি কি তিনটা গুলি ধরব না কোরআন ধরব? কোরআন যেখানে তিন মাস অবকাশ দিচ্ছে আপনাকে চিন্তা ভাবনা করার, আপনি তিনটা গুলি একসঙ্গে দিলে কি আর অবকাশ থাকে? তো মরি শেষ, দুটোতে এক্সট্রা গুলি, এক গুলিতে তো শেষ। তাহলে এই সমস্ত যুক্তিতর্ক দিয়ে কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করে ফলাফল দাঁড়িয়েছে এই জাহেলি আরবে যে নোংরা বিধানটা চালু ছিল সেটা আমাদের মধ্যে চলে আসছে। কি সেটা? জাহেলি আরবের লোকেরা এমনি করে তালাক দিত, পরে যখন আবার মনটা দুর্বল হয়ে যেত তখন আবার ওটাকে হিল্লা করার জন্য আর একজন পুরুষই বলতে হয় তুই একরাত আমার বউর সঙ্গে বিয়ে কর, তার পর দিন ফেরত দিস, তাহলে আমাদের হালাল হয়ে যাবে। বদমাইশ এগুলো এই করে ওরা এগুলো করতো, তখন ওরা কাফের ছিল। সেটাই চলে আসছে মুসলমানদের মধ্যে। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন যে এগুলো সব করে, তখন তিনি বললেন দেখো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, আল্লাহ পাক লানত করেছেন যে ব্যক্তি এমনি করে হালাল করে, এবং যে পুরুষটার জন্য হালাল করা হয় এই দুজনকেই আল্লাহ পাক লানত করেছেন এবং আল্লাহ রাসূল লানত করেছেন। উকবা বিন আমর থেকে যে হাদিসটি আসছে সেখানে একদিন আল্লাহ রাসূল বলছেন এই তোমরা শোনো, আল্লাহ উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটি পাঠা সম্পর্কে খবর দিব? ভাড়াটি সাড়ে টাকা দিয়ে বলে সাহাবে কিরাম হে আল্লাহ রাসূল আবার কি ভাড়াটি সাড় কি করতে হবে? বলে এটা হলো ওই মহল্লেল যে এক রাতের বরে আসে পরদিন অসাড়িতে পালায়, ওই এক রাতে সাড় ওটা ভাড়াটি সাড়। এবার আপনি বলেন এরকম ধমক খাওয়ার পরে আপনি ওটাকে জায়েজ করবেন? জায়েজ করার পরে কি আপনি মুসলমান থাকবেন? আনিব নুমরা রাদিয়াল্লাহু আনহু কল কুন্না নাউদ্দু হাযা সিফাহান আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াযালা সানিয়াইন ওয়াইন মাকাসা 20 সানা। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন এই হালালাকারী দুই ব্যক্তিকে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানাতে ব্যভিচারী বলতাম, যদিও ওই স্বামী স্ত্রী এক রাতের স্বামী স্ত্রী, যদিও ওরা ২০ বছর ওইভাবে বসবাস করে, তথাপি ওরা জেনাকার হিসেবে গণ্য হত। উমর ফারুক বলছেন, লাউতিয়া বিমুহাল্লিন ওয়ালা মুহাল্লালিন লাহু ইল্লা রাজামতুহা, আমার কাছে যদি কোনো এই হালালকারী পুরুষ ও যার জন্য হালাল করা হচ্ছে ওই পুরুষ দুটাকে নিয়ে আসা হয়, আমি তাদের দুটাকে মাটিতে পুঁতে পাথরতে মাথা ফাটিয়ে রজম করে দিতাম। এবার আপনি কোন যুক্তিতে আপনি যুক্তি দিচ্ছেন, হ্যাঁ এটা হবে, কেন হবে না, যে দুটা ভাঙ্গা সংসার জোড়া লাগিয়ে দিচ্ছে, অতএব এই ভাঙ্গা সংসার জোড়া লাগিয়ে দেওয়ার কারণে ওরা তো জায়েজ তো হবেই, বাল মাজুরুন, পুরস্কার প্রাপ্ত হবে আখেরাতে, বলে নাউজুবিল্লাহ মিন জালিম, আখেরাতে পুরস্কার প্রাপ্ত হবে, তুমি জানলি কেমন করে, তুমি আখেরাতে নবী নাকি, ওরা তো নবী বলবে, তুমি কে, আখেরাতে খবর কি মানুষ বলতে পারবে, সেখানে পুরস্কার পাবে না তুমি জাহান্নামে যাবে, ও খবর তো নবী বলবে, যে নবী তোমাকে বলে যাচ্ছে তুমি হবে, আল্লাহ তোমাকে লানত করেছে, আর তুমি তাকে বলছো সে পুরস্কার প্রাপ্ত হবে, কোথায় বলছে, আমরা যেসব ফেকা পড়াই, আলিয়া মাদ্রাসায় পড়াই, ইউনিভার্সিটি পড়াই, খারিজি মাদ্রাসায় পড়াই, তার বইটার নাম কি জানেন, কুদুরি, খোলেন কুদুরি বাড়ি গিয়ে ১৫৪ পৃষ্ঠা বের করবেন, আরেকটা পড়াই বড় ক্লাসে হেদায়া, খুলবেন বাড়ি গিয়ে প্রথম খণ্ডে ২২১ পৃষ্ঠা পরিষ্কার বলে দিচ্ছে, তালাকুল বিদআ আন ইউতাল্লিকাহা সালাসান বিকালিমাতিন ওয়াহিদা আও সালাসান ফি তাহরিন ওয়াহিদিন ফায়াজা ফাআলা যালিক ওয়াকা আত-তালাক ওয়া বানাত মিনহু ওয়া কানা আসিয়ান। বিদআতি তালাক হলো এই যে তিন তালাক দেবে একসাথে অথবা তিন তালাক দেবে এক তাহরের মধ্যে, যদি সে এটা করে তালাক হয়ে যাবে, বানাত মিনহু স্ত্রী পৃথক হয়ে যাবে, ওয়া কানা আসিয়ান পুরুষ লোকটা গুনাগার হবে, গুনাগার হলেও কিন্তু তালাক হয়ে যাবে, ওই যে যুক্তি বললাম যে কলাগ ক্যাডিরা থাকে না, তাদের যুক্তিটা হচ্ছে এই ধরনের উল্টাপাল্টা যুক্তি। আর অন্য জায়গায় আসছে কানা মাজুরান, যদি কি হালালা করার মাধ্যমে যদি কেউ বন্ধনটা ঐক্যবদ্ধ করে দেয় তাহলে সে পুরস্কার প্রাপ্ত হবে, সেরেপ দুই একজন বিদ্বানের এই মজহাবের কারণে ইসলামের এই সুন্দর তালাক বিধান বিনষ্ট হয়ে ধর্মের নামে জেনায় পরিণত হয়ে গেছে। নওগাঁর খবর আপনারা জানেন না, ২০০০ সালে হয়েছিল নওগাঁর এক পল্লীতে দুজনে ঝগড়া লাগে তালাক দিয়েছিল, পাহাড় দিয়ে যাচ্ছিল গ্রামের মাতব্বর, আসলে মাতব্বরের লক্ষ্য ছিল ওই জায়গাটা দখল করবে রাস্তার ধারে, তো সেদিন কিছু বলেনি, ১০-১৫ দিন পরে মাথা খেলেছে, একটা বুদ্ধি পাওয়া গেল, সালিশ মালিশ করে ওদেরকে বাড়িছড়া করে দিয়েছে, এই বিষয়টা সাংবাদিকদের নজরে আসে, তারপর হাইকোর্ট পর্যন্ত গড়া, হাইকোর্ট বলে দিল হিল্লা বিবাহ নিষিদ্ধ, ফতোয়া বিবাহ নিষিদ্ধ, একটা কর্তৃক আরেকটা শেষ, সমস্ত আলম সমাজ বাংলাদেশের যত ইসলামিক লিডার আছে সবাই হিল্লার পক্ষে ফতোয়া দিল। আমি যখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমার কাছেও গেল পত্রিকালারা, আমি যা লিখবো ঠিক তাই তাই লিখতে হবে, তোমরা যদি নিজের মাতবাড়ি করলে তা হবে না, ওয়াদা করো একটা হর পাল্টাবো না, তাহলে আসার পাল্টাবো না, তাই লিখে দিলাম, বেরিয়ে গেলে পত্রিকা, তার পরদিন দেখি ওই ইসলামিক লিডারদের সুরসদ দুর্বল হয়ে গেছে, আর কোনো বিবৃতি আসতেছে না, কেন আর দাও না কেন, আমি দিছি হাদিস, তো নিজের তো কোনো বক্তব্য নাই, এই হাদিসটা দিছি যে হিলালা করবে তারপরে আল্লাহ লানত রসুলিল্লাহ আনত, এখন তোমরা দেখো জায়েজ করবো না নাজায়েজ করবা, এই হাদিস তো মানুষ জানতো না আগে, যখন পত্রিকা বেরিয়ে গেল তখন হুজুরের সম্মুখ বন্ধ হয়ে গেছে। এই সমস্ত আলেমরা যদি দুদিন পরে ক্ষমতা যায়, এরা আপনার বউকে অবশ্যই হিল্লা করে ছাড়বে না, ছাড়বে না, তো থাকতো ক্ষমতা আসবে। এবার আপনাকে বলি, আপনি আপনার আহলা দেশে মেয়ে আর হানাফি ছেলে বিয়ে হলো, এইবার কি হবে, রাগারাগি হয়ে গেল, হানাফির ছেলেটা তো তালাক দিয়ে দিছে, দুদিন পরে বলছে না রে সব ভুল হয়ে গেছে, মিলব কি করে, এখন এখন ছেলেও রাজি মেয়েও রাজি, ওরা মিলবে, পুনরায় বিবাহ করবে। হানাফি ছেলের বাবা বলল, আমি হানাফি, জীবন যাবে মোজাব ছাড়তে রাজি না। অতএব হিল্লা করো, বউ বাড়ি নিস। মেয়ের বাবা আহলাদি বলল, সর্বনাশ, দুনিয়া যাবে, কিন্তু মেয়ের ইজ্জত দেবো না, আমি কশ্চিন কালেও হিল্লা করাবো না, তুমি তালাক দিয়ে বাড়ি ছিল, তোমার তোমার মধ্যে জামানের দরকার নেই, তোমার এই পৌরুষ কিছু নেই, বাবা যাবো তাই, বাবাকে বিদিস না, তোমাকে বিদিস বেটা। ছেলে বলে, তাই তো বাপের অসন্তুষ্টি, যে আল্লাহর অসন্তুষ্টি, আব্বাজন বলছে হিল্লা করতেই হতো, আমি আর কি করব, এক গ্লাস পানি এটুকু তো খাও না তুমি বেটা, আর তোমার বউ একটা ধরে একটা লোক ব্যবহার করবে, আর তুমি তাকে আবার ফিরে নেবা, তোর মধ্যে পুরুষ লোক তো পুরুষ থাকা ঠিক না, তো মেরি ফিল্ডের দরকার, ওরই লানত করা দরকার আগে। এখন গেলে কোর্টে, কোর্ট যা করে থাকে শেষ কিন্তু ওখানে যেতে আমাদের, তাই না, ঘুরি ফিরে কোর্টে যেতে হয়। কোর্ট কি করবে, কোর্ট তো মানুষ, সে তো দেখ বাচ্চা রাজশাহীর ছেলে, এই তো আহলাদিসের বাচ্চা, মেয়েটা আহলাদিস, ছেলেটা হানাফি, কি করি আমি, দুই মজাব ইসলামী হুকুমত চলছে, কি করবে। তখন আদালত বলবে, দেখেন আমার কিছু করার নাই, সংবিধান কি বলে সে দেখি, সংবিধান বলছে যে দেশে যে মজাবের লোক সংখ্যা অধিক সেই মজাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। মনে পড়ে 1986 31 জানুয়ারি তৎকালীন আমিরে জামাতের ফতোয়া, ভুলে গেলে তো হবে না, সব পত্রিকা রেকর্ডেড হয়ে আসে, বিকেলে রাষ্ট্র বৈঠক পড়ে দেখেন, যেহেতু এদেশে মুসলমান সবাই, কিন্তু এদেশে হানাফি মজাহের লোক সংখ্যা বেশি, অর্থাৎ তাদের ফতোয়াই হচ্ছে হিল্লা, আমি কোর্ট সেটাই দিলাম বাধ্য হয়ে, যদিও আমি এটা পছন্দ করি না। এখন আপনি আহলেসের মেয়ের বাবা, আপনি কি করবেন, যদি গণতন্ত্রের সংখ্যালঘুর কোনো গুরুত্ব নাই, সংখ্যালঘুরই যা করে তাই, এই তো মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, এটা আপনার ধর্ম, এটি আপনার কলেমা, এখানে সংখ্যালঘুর কোনো মূল্য নাই, আহলে সংখ্যালঘু হানাফি সংখ্যা গুরু, অতএব আপনার মেয়েকে হিল্লা করতে হবে, আপনি কি করবেন, করলে করেন সমস্যা নেই, কিন্তু আপনার এই হোক গেল, পরকালও গেল, সারা জীবন আপনার ছেলেরা জানবে আমার মা এক রাতের বেবিচারী মহিলা, সারা দুনিয়া জানবে, আত্মীয় সবাই জানবে যে এই মহিলাটি এক রাতের জেনাকার মহিলা, এই পুরুষ লোকটা এক রাতে ওই মহিলার সঙ্গে জেনা করেছে, কিসের ধর্মের মুখোশ, এগুলো ধর্ম নাকি। কারণটা কি, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, অ্যাকশনটা কি, একসঙ্গে তিন তালাক দিয়েছে, এটি অ্যাকশন, এটা যে বেদাত, এটা একসঙ্গে এক তালাক তিন তালাক দিল, যেটা এক তালাক হয়, এই যে হাদিসটা আপনাদের শুনালাম, এটা যদি মেনে নিত তাহলে কিন্তু সমস্যা হতো না, সে তিন মাস ওই ওই মধ্যে ফেরত দিয়ে দিবার, তো ইদ্যতের মধ্যে ফেরত নেওয়ার সুযোগ তাকে দেওয়া হচ্ছে না, যে সে একসঙ্গে তিন তালাক দিয়েছে, তিন তালাক হয়ে গেছে, অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানায়, আবু বকরের জমানায়, উমরের জমানায় এই তিন তালাক একসঙ্গে দিলে এক তালাক হিসাবে গণ্য করা হয়তো, কিন্তু আপনি নিজের জ্ঞান খাটিয়ে এক তালাক না করে তিন তালাকে তিন তালাক হিসাবে গণ্য করে নিলেন, তার পক্ষে হাজারো যুক্তি দিলেন, কিন্তু হাদিসের পক্ষে একটা যুক্তি আপনার মাথায় আসলো না। আচ্ছা, আপনি ইসলামী আন্দোলনের নেতা, ঠিক, আপনার ইসলামী আন্দোলন, যে ইসলামী আন্দোলন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, ওই ইসলামী আন্দোলনকে আমরা থোড়াই তোয়াক্কা করি, একটা হলে জিন্দা থাকি কোশ্চেন করলে এই ফতোয়া আমরা মানব না, আপনারা জান না কোর্ট কাছে যাবেন বানান গিয়ে, ওই কোর্ট আমরা আদৌ তোয়াক্কা করি না, কিন্তু মুশকিল হয়েছে এই মেজরিটি, এই মেজরিটি কোশ্চেন করে আমাকে জান্নাতে নেবে না, আমাকে অবশ্যই আমার কোরআন এবং হাদিস মেনেই চলতে হবে, এখানেই আমার জান্নাত, এখানেই আমার জাহান্নাম। এই সংক্ষেপে বিবাহ এবং তালাক দুটারই বিধান আপনাদেরকে বলে দিলাম, মাথায় রাখবেন, বিবাহ করবেন সাবধানে, দিনদার দেখে সক্ষম পুরুষরা বিয়ে করো, এবং তালাক দেবেন হুঁশিয়ারের সাথে, তালাক দেবেন ইদ্দত গণনার উদ্দেশ্যে, একসঙ্গে তিন তালাক এক বৈঠকে দিলে ওটা এক তালাক হবে, কোশ্চেন কেন তিন তালাক নয়, তাহলে লাভ হবে এই, আপনি আল্লাহর বিধান অনুযায়ী তিন মাস চিন্তা করার অবকাশ পাবেন, আর যদি একসঙ্গে চিন্তা দিয়ে বসেন তাহলে আপনার চিন্তা করার অবকাশ থাকবে না, আপনাকে বাধ্য হয়ে নোংরা পথ বেছে নিতে হবে, হিল্লার পথ। এই হিল্লা ইসলামী প্রথা নয়, এটা জাহেলিয়া আরবের ফেলে আসা প্রথা, কিছু সংখ্যক বিদ্বানের কেয়াসের মাধ্যমে, রায়ের মাধ্যমে, মজহাবি গোড়ামীর মাধ্যমে অদ্যাবধি বাংলার জমিনে টিকে আছে, উপমহাদেশে টিকে আছে, এটাকে অবশ্যই বাতিল করা উচিত, কশ্চিন কালে যেন কোনো মুসলিম মেয়ে বা কোনো পুরুষ অভিভাবক তারা যেন এই হিল্লার ফাঁদে কেউ না পড়ে, যদি হিল্লা করেই ফেলে টোটালি বাদ দিয়ে দেবেন, হিল্লা আমরা করবো না ইনশাল্লাহ। আস্তে আস্তে আজকের আধুনিক যুগে ছেলেরা অনেক সজাগ হয়ে গেছে, তারা যদি সবাই একটু হুঁশিয়ার হয়ে যায়, মেয়েরাও যদি হুঁশিয়ার হয়ে যায়, তাহলে এই ইসলাম বিরোধী এই রেওয়াজ ইনশাআল্লাহ বাতিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে পুরো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সার্বভৌম অধিকারকে নিশ্চিত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমাজ জীবনটাকে শান্তিময়, সুখময় এবং সমৃদ্ধময় করে উড়ে তুলুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।